আমার কণ্ঠ যদি কভু থেমে যায়, বোবা ভাষায় গান গাইব তোমার। আমার কণ্ঠ যদি কভু থেমে যায়, বোবা ভাষায় গান গাইব তোমার। শুনবে না সৃষ্টি শুনবে তুমি, শুনবে না সৃষ্টি শুনবে তুমি, তুমি মালিক ও স্রষ্টা সবার। আমার কণ্ঠ যদি কভু থেমে যায়, বোবা ভাষায় গান গাইব তোমার। বুঝবে না সৃষ্টি বুঝবে তুমি, বুঝবে না সৃষ্টি বুঝবে তুমি, তুমি মালিক গো স্রষ্টা সবার। আমার গানের মাঝে একটা গানও যদি তোমার কাছে প্রিয় হয়, আমার গান শুনে একটা মানুষ যদি তোমার প্রেমের দিশা পায়, আমার গানের মাঝে একটা গানও যদি তোমার কাছে প্রিয় হয়, আমার গান শুনে একটা মানুষ যদি তোমার পথের দিশা পায়, তবে সার্থ জীব ব্যর্থ ক্লান্তি রবে নাই আমার। আমার কণ্ঠ যদি কভু থেমে যায়, বোবা ভাষায় গান গাইব তোমার। আমার কণ্ঠ যদি কভু থেমে যায়, বোবা ভাষায় গান গাইব তোমার। শুনবে না সৃষ্টি শুনবে তুমি, বুঝবে না সৃষ্টি বুঝবে তুমি, তুমি মালিক গো স্রষ্টা সবার। আমার কণ্ঠ যদি কভু থেমে যায়, বোবা ভাষায় গান গাইব তোমার। তোমার গান ছাড়া অন্য কারো গান কখনো গাই যদি আমি, তোমার নাম ছাড়া অন্য কারো নাম হৃদয়ে ভুলে যদি সরি, তোমার গান ছাড়া অন্য কারো গান কখনো গাই যদি আমি, তোমার নাম ছাড়া অন্য কারো নাম হৃদয়ে ভুলে যদি সরি, আলোক দিশা দিও ও গো দয়াময়, আলোক দিশা দিও ও গো দয়াময়, তুমি গাফুর গো হাদি সবাই। আমার কণ্ঠ যদি কভু থেমে যায়, বোবা ভাষায় গান গাইব তোমার। আমার কণ্ঠ যদি কভু থেমে যায়, বোবা ভাষায় গান গাইব তোমার। শুনবে না সৃষ্টি, শুনবে তুমি, বুঝবে না সৃষ্টি, বুঝবে তুমি, তুমি মালিক গো সৃষ্টা সব। আমার কণ্ঠ যদি কভু থেমে যায়, বুবা ভাষায় গান গাইব তোমার। আমার কণ্ঠ যদি কভু থেমে যায়, বুবা ভাষায় গান গাইব তোমার।